بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي والعاديات ضبحا شفوت উর্ধ্বশ্বাস ধাবমান অশ্বরাজি ফলমুরিয়াতি কদহা যারা খুরাঘাতে অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে ফলমুগীরাতি সুবহা যারা অভিযান করে প্রভাতকালে ফাআসারন বিহি নাকআ এবং সেই সময় ধুলি উৎক্ষিপ্ত করে ফাওয়াসাতন বিহি জামআ অতঃপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকিয়া পড়ে ইন্নাল ইনসান লিরব্বিহ লাকানুদ মানুষ অবশ্যই তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ এবং সে অবশ্যই এই বিষয়ে অবহিত ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ এবং অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে প্রবল আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর তবে কি সে সেই সম্পর্কে অবহিত নয় যখন কবরে যাহা আছে তাহা উত্থিত হইবে ওয়া হুসিলা মা ফিস সুদূর এবং অন্তরে যাহা আছে তাহা প্রকাশ করা হইবে ইন্না রাব্বাহুম بهم يومئذ لخبير সেই দিন উহাদের কি ঘটিবে উহাদের প্রতিপালক অবশ্যই তাহা সবিশেষ অবহিত